তোমার পায়ে দিও সাহারা ওগো আমার নবী, তুমি ছাড়া কে আছে আরে গরিবের আসরা, তোমার পায়ে দিও সাহারা। হাজার ব্যথায় ভরায় মন তোমায় করিছে শরণ, হাজার ব্যথায় ভরায় মন তোমায় করিছে শরণ, ইয়া রাসূল তুমি ছাড়া মোর আর তো কেহ নেই আপন, আর তো কেহ নেই আপন, ঘোর তুফানে তুমি কিনারা ওগো আমার নবী, তুমি ছাড়া কে আছে আর এ গরিবে রাসরা, তোমার পায়ে দিও সাহারা। ফিরাও দয়ার দৃষ্টি মালিক, সদকা দাও তোমার নামে, চমকে যাবে ভাগ্য প্রভু তোমার আদনা গোলামে, তোমার আদনা গোলামে, তুমি যদি করো ইশারা ওগো আমার নবী, তুমি ছাড়া কে আছে রে গরিবে আসরা, তোমার পায়ে দিও সাহারা। রূপ দেখে হুর হয়ে যায় মতওয়ালা, পড়ছে দরুদ ওই ফেরেশতা দুবেলা, রূপ দেখে হুর হয়ে যায় মতওয়ালা, পড়ছে দরুদ ওই ফেরেশতা দুবেলা, কেন ইয়া রাসূল সাল্লে আলা তোমার রূপের কি তাজাল্লা, ইয়া রাসূল সাল্লে আলা তোমার রূপের কি তাজাল্লা, রূপ দেখে হুর হয়ে যায় মতওয়ালা, ছিলে আরশে আলায় কেন এলে ধরায়, যদি এলে তুমি তোমার ছায়া কোথায়, ছিলে আরশে আলায় কেন এলে ধরায়, যদি এলে তুমি তোমার ছায়া কোথায়, তোমার ছায়া কোথায়, বুঝেছি তোমার হাকিকাত নিরালা, ইয়া রাসূল সাল্লে আলা তোমার রূপের কি তাজাল্লা, ইয়া রাসূল সাল্লে আলা তোমার রূপের কি তাজাল্লা, রূপ দেখে হুর হয়ে যায় মতওয়ালা, ইয়া রাসূলে আকরাম তোমার আলা মাকাম, তোমার নামের দরুদ পড়ে আরশে আজাম, পড়ে আরশে আজম তোমার দরুদ যে পড়ে সে কিসমত বালা, ইয়া রাসূল সাল্লে আলা তোমার রূপের কে তজল্লা, ইয়া রাসূল সাল্লে আলা তোমার রূপের কে তজল্লা, রূপ দেখে হুর হয়ে যায় মতওয়ালা। ইয়া রাসূলে খোদা দুনিয়া তোমার ফিদা, আল্লাহর কসম তোমাতে স্বয়ং আল্লাহ ফিদা। বলে লোহে কালাম লিখে আল্লাহর নাম, আমি লিখেছিলাম ইয়া নবী তোমার নাম, নবী তোমার নাম, তোমাকে সম্মান দিয়েছে স্বয়ং আল্লাহ। ইয়া রাসূল সাল্লে আলা তোমার রূপের কি তজল্লা, রূপ দেখে হুর হয়ে যায় মতওয়ালা। জীবন জোয়ার ভাটার মতো খেলতে থাকে, মাটির আদম তোর দেহর কাঁটা চলতে থাকে, কাঁটা চলতে থাকে, ফুরিয়ে গেলে দম মিটে যাবে সব জ্বালা। ইয়া রাসূল সাল্লে আলা তোমার রূপের কে তজল্লা, ইয়া রাসূল সাল্লে আলা তোমার রূপের কে তজল্লা, রূপ দেখে হুর হয়ে যায় মতওয়ালা। ও গো পরবরদিগার এ মিনতি আমার, কবুল করে নিও ও সিলায়ে মুস্তাফার, সারা জীবন আমি করি যার গোলামি, একবার মরণ কালে যেন হয় তার দিদার, যেন হয় তার দিদার, হাবিবুর রহমান দোয়া করে দুবেলা, হাবিবুর রহমান দোয়া করে দুবেলা। ইয়া রাসূল সাল্লে আলা তোমার রূপের কি তজল্লা, ইয়া রাসূল সাল্লে আলা তোমার রূপের কি তজল্লা, রূপ দেখে হুর হয়ে যায় মতওয়ালা। www.anibas.in